Book 2 27 27 في الفندق الوصول هوتيلي آغومون هوتيلي آغومون عندكم غرفة خالية؟ আপনার কাছে খালি কামরা আছে? আপনার কাছে খালি কামরা আছে? لقد حجزت عندكم غرفة. আমি একটা কামরা সংরক্ষিত করে রেখেছি। আমি একটা কামরা সংরক্ষিত করে রেখেছি। اسمي ميلر. আমার নাম মিলার। আমার নাম মিলার। احتاج لغرفه سرير واحد আমার একজনের জন্য একটা কামরা চাই আমার একজনের জন্য একটা কামরা চাই احتاج لغرفه سريرين আমার দুজনের জন্য একটা কামরা চাই আমার দুজনের জন্য একটা কামরা চাই كم سعر الغرفه لليله এক রাতের জন্য ঘরের ভাড়া কত? এক রাতের জন্য ঘরের ভাড়া কত? أريد غرفة مع حمام بانيو. আমি স্নানের ঘর সমেত একটা কামরা চাই। আমি স্নানের ঘর সমেত একটা কামরা চাই। أريد غرفة مع حمام دوش. আমি শাওয়ার যুক্ত একটা কামরা চাই আমি শাওয়ার যুক্ত একটা কামরা চাই আইমকিন আন আরা আল গুরফা আমি কি কামরাটা দেখতে পারি আমি কি কামরাটা দেখতে পারি আইউজাদ হুনা মাওকিফ সাইয়ারাত এখানে কি গ্যারেজ আছে এখানে কি গ্যারেজ আছে أتوجد هنا خزينة أمانات؟ এখানে কি সিন্দুক আছে? এখানে কি সিন্দুক আছে? أيوجد هنا جهاز فاكس؟ এখানে কি ফ্যাক্স মেশিন আছে? এখানে কি ফ্যাক্স মেশিন আছে? جيد أنا آخذ الغرفة. ঠিক আছে আমি কামরাটা নেব ঠিক আছে আমি কামরাটা নেব হুনা আল মাফাতিহ এই যে চাবিগুলো এই যে চাবিগুলো হুনা আমতিআতি এই আমার জিনিসপত্র এই আমার জিনিসপত্র মাতা ইয়াকুন আল ইফতার আপনি কখন জলখাবার নাস্তা দেবেন আপনি কখন জলখাবার দেবেন আপনি কখন নাস্তা দেবেন মাতা ইয়াকুন আল গাদা আপনি কখন দুপুরের খাবার দেবেন আপনি কখন দুপুরের খাবার দেবেন মাতা ইয়াকুন আল আশা আপনি কখন রাতের খাবার দেবেন আপনি কখন রাতের খাবার দেবেন